ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী একসাথে গিয়েছি একসাথে লড়েছি একসাথে কেন যে আসিনি ফিরে তাগুতে রাঘাতে হলে শহীদ তুমি আজও আমি কেন যে বসে সে ঘরে একসাথে গিয়েছি একসাথে লড়েছি একসাথে কেন যে আসিনি ফিরে তাগুতে রাঘাতে হলে শহীদ তুমি আজও আমি কেন যে বসে সে ঘরে যে ঘরে ছড়ানো স্মৃতি তোমার আমার যে ঘরে ছড়ানো স্মৃতি তোমার আমার মনে পড়ে বন্ধু তোমাকে বারে বার ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী শাপলার খুনিদের ক্ষমা করিনি করিনি শুকরানা মাহফিল করিনি অস্বীকার আমরা তোমাদের হইনি তাগুতের সাথে মিল শাপলার খুনিদের ক্ষমা করিনি করিনি শুকরানা মাহফিল করিনি অস্বীকার আমরা তোমাদের হইনি তাগুতের সাথে মিল আমরা তো ধরেছি শহীদের অস্ত্র বেছে নিয়েছি জিহাদের পথ আমরা তো ধরেছি শহীদের অস্ত্র বেছে নিয়েছি জিহাদের পথ যে পথে শাপলার শহীদের খুনিদের অচিরেই নেব মোরা প্রতিশোধ যে পথে রাসুলের প্রেমিকের খুনিদের অচিরেই নেব মোরা প্রতিশোধ ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী একসাথে গিয়েছি একসাথে লড়েছি একসাথে কেন যে আসিনি ফিরে তাগুতে রাঘাতে হলে শহীদ তুমি আজও আমি কেন যে বসে সে ঘরে যে ঘরে ছড়ানো স্মৃতি তোমার আমার যে ঘরে ছড়ানো স্মৃতি তোমার আমার মনে পড়ে বন্ধু তোমাকেই বারে বার ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী।